আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রোগ্রাম দেখছেন বাংলা পিস টিভি থেকে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এবং ইসলামী জ্ঞান অর্জন করছেন, ইসলামী জ্ঞান শিক্ষা করা যে ফরজ, সেই ফরজের দায়িত্ব পালন করছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, যা শুনছেন তা যেন আমলে পরিণত হয়। আমাদেরকেও আল্লাহ তৌফিক দেন, আমরা যা বলছি তা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় এবং নিজেরাও আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আপনারা ধারাবাহিকভাবে আমার আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি, হালাল হারাম ইত্যাদি বিষয়ে, এবং কি অর্থ হালাল কি অর্থ হারাম এ ব্যাপারে আমরা বলছিলাম। আজকে সেই রকমই একটা বিষয়বস্তু, তা হলো ঘুষের কামাই। ঘুষ খেয়ে যারা উপার্জন করে সেই ঘুষের টাকা হালাল না হারাম, ঘুষকে আপনি যাই বলুন না কেন সেটা সমাজে যে একটা বড় অপরাধ, সে কথা সমাজের মানুষই স্বীকার করে এবং সমাজের মানুষ সেটা জানে। ঘুষ খাওয়া একটি কাবিরা গুনাহ এবং মহা অন্যায়, বৃহৎ অপকর্ম। অসৎ উপায়ে অপরের অর্থ যেসব উপায়ে আত্মসাৎ করা হয় তার মধ্যে ঘুষ হচ্ছে একটা পথ। ইসলামে এই ঘুষকে হারাম ঘোষণা করা হয়েছে এবং আল কোরআনে এই ঘুষকে নিষেধ করা হয়েছে। সূরা বাকারা 188 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল উপায়ে তোমরা একে অন্যের মাল ভক্ষণ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তাআলামুন। তোমরা একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং লোকেদের ধনসম্পদের একটা অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না, ঘুষ দিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সেখানে যদিও ঘুষের কথা স্পষ্ট নয় তবুও আপনি বুঝতে পারবেন যে ঘুষ নেওয়া হচ্ছে বাতিল উপায়ে মানুষের কাছ থেকে মাল গ্রহণ করা। সূরা নিসা 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা আপসে বাতিল উপায়ে এক অপরের মাল ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম, তবে যদি তোমাদের পরস্পর সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হয় তবে। বোঝা গেল কি, যে বাতিল উপায়ে কোন মুসলিম ভাইয়ের কোন মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না। আর ঘুষ নেওয়াটা হচ্ছে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া, এটা ন্যায়ভাবে নয়, হকভাবে নয়, বাতিলভাবে নেওয়া। এই জন্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষখোরকে, ঘুষদাতাকে উভয়কেই অভিশাপ করেছেন। লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আর রাশি আর মুরতাশি ফিল হুকমে সাওয়া, মানে একই, তাদের মান হচ্ছে এক। ঘুষ অনেক সময় ইচ্ছা করে দেয় পরের হক নষ্ট করে নিজের হক প্রতিষ্ঠা করব, ঘুষ দেয়, এ হচ্ছে ঘুষদাতা। আর যে ঘুষ খায় ঘুষখোর উভয়ই সমান, যেমন সুদখোর সুদদাতা সমান তেমনি ঘুষখোর ঘুষদাতা সমান। লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা ঘুষখোরের উপরে আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ হোক। তাহলে ঘুষ খাওয়া নিশ্চয়ই মহাপাপ, বড় পাপ। ঘুষকে আপনি বকশিস বলতে পারেন, অনেকে বকশিস বলে তাই না, ঘুষ বললে একটু সম্মানে লাগে আর কি। আর যদি বকশিস বলেন তাহলে তাতে কি আছে সম্মানে, যে বকশিস দিয়েছে, ঘুষ দেয়নি। বকশিস বলুন, পারিতোষিক বলুন, উৎকোচ বলুন, আউট ইনকাম বলুন, উপহার বলুন, উপঢৌকন বলুন, যাই বলুন না কেন, অবৈধ সম্পর্ক ব্যভিচারের নাম যদি আপনি প্রেম ও ভালোবাসা বলেন, কি সুন্দর নাম তাই না, প্রেম ভালোবাসা। সুদের নামকে যদি লভ্যাংশ দেন, ইন্টারেস্ট দেন, মদের নামকে সুরা বা সারাপ যদি রাখেন, মদকে পরিবর্তন করে সুরা বা সারাপ বলেন, গান বাদ্যের নাম যদি রুহের খোরাক, বাহ, গান বাজনাকে বলে রুহের খোরাক। শুনেছেন পরিবেশে সমাজে এমন মানুষ আছে, এমনকি বহু হুজুরও এরকম ফতোয়া দিয়ে থাকে, গান বাজনা রুহের খোরাক, এই জন্য হুজুরের বাড়িতেও গান বাজনা হয়, অনেকে আবার প্রশ্ন করে গান বাজানো বা হারাম নাকি? গান যদি হারাম হতো তোমরা কেন সুর করে আজান দাও বলো? হায় হায় হায়, আজান আর গান এক হলো? তার মানে ওই রকম হলো, মদ যদি হারাম হলো তোমরা কেন পানি খাও বলো? হুম, কথা হলো, পাগলের কথা, এগুলো পাগলের প্রলাপ। মোট কথা, নাম চেঞ্জ করে যদি আপনি সুন্দর নাম দেন, তো সুন্দর নামের কারণে যদি আপনি বিষের নাম মধু রাখুন, তো বিষের যে গুণ পাল্টে যাবে, তাই না? মধু বলে খান, চোখ বন্ধ করে হেঁটে আমি মধু খাচ্ছি, বেঁচে থাকবেন না? অসম্ভব। যাই বলুন, হারাম। এই রকমই বেশ্যা যারা, কসবি যারা, যারা নিজেদের ইজ্জত বিক্রি করে খায়, তাদেরকে বলছে যৌনকর্মী। আহা, কি সুন্দর নাম, যৌনকর্মী। তারপরে বেশ্যা পল্লী বলে না, কি বলে? নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ। একটা সুন্দর নাম দিয়েছে, তার কারণ তারাও সমাজের একটা অংশ এবং তাদেরও সম্মান প্রদর্শন করতে হবে। তারা দেখছেন না তাদের বিক্ষোভ, তাদের দাবি, তারাও সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য সমান সমান কাঁধে কাঁধ মেলাতে চায়। আরে কি, এটা কি করে হতে পারে? যেহেতু আমাদের বর্তমান শাসন প্রশাসন, বর্তমান রাজনীতি এটাই বলে, মানুষ মানুষ সবাই সমান। বরং কবি নজরুল তো বেশ্যাকে মা বলেছে। সুতরাং মানবতা ধর্মী যারা, যারা মানবতা ধর্মী মানে মানবিকতার ধর্ম, তাদের কাছে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। মানুষ হয়ে জন্ম নিলে তার আর কোনো অপরাধ থাকে না, যদিও শত অপরাধী সে। এই এক শ্রেণীর মানুষ আছে তাদের জন্য ইসলাম কিন্তু তা বলে না। অপরাধীকে তার শাস্তি পেতে হবে, না হয় অপরাধ থেকে বেরিয়ে ফিরে এসো, তওবা করো আল্লাহর কাছে। ধরা পড়ার আগে তওবা করলে সমস্যা নেই, কিন্তু অপরাধ জগতে তুমি থাকবে আর তোমাকে আমি মা বলবো, অপরাধ জগতে থাকবে আর তোমাকে ভাই বলবো, বাপ বলবো, এটা কোন কথা? এটাই বা কোন ইনসাফ? মোট কথা, লোভনীয় নাম রাখলেই যে সেটা পবিত্র হয়ে যাবে তা নয়। যেমনই নাম রাখুন কেন, ঘুষের নাম যাই রাখুন, যতই সভ্য নাম দেন, সেই ঘুষ ঘুষি, ঘুষ ঘুষি, এবং তা সর্বনামে হারাম। নামে হারাম, সর্বনামেও হারাম। সে জিনিস খাওয়া হারাম, দেওয়া হারাম। যে কাজ করা মানুষের কর্তব্য, সে কাজ পারিতোষিক ছাড়া যদি না করে, কোনো বকশিস ছাড়া যদি না করে, তাহলে কি হয়? ঘুষ খাওয়া হয়। আপনি বেতন নিচ্ছেন, আপনার এই কাজটা করা উচিত, কিন্তু করবেন না যতক্ষণ না কিছু বকশিস এসেছে, এটা কি? ঘুষ। যে কাজ মানুষের করা অন্যায়, তা টাকার বিনিময়ে করলে সেটা কি খাওয়া হয়? ঘুষ খাওয়া হয়। অর্থের লোভে পরের বাপ মা বা দাদা দাদি সে যে অভিভাবকত্ব করা এবং কিছু লিখিয়ে দেওয়া, যে বলছিলাম জমি লিখিয়ে নেয়, ঘুষ খেয়ে অনেকে কাজ করে, ঘুষ খেয়ে এই কাজ করা, ঘুষ খাওয়া, টাকার বিনিময়ে অন্যায়ে সহযোগিতা করা এবং ন্যায় প্রতিষ্ঠা হতে না দেওয়া, ঘুষ খাওয়া। মালের বদলে মিথ্যা সাক্ষী দেওয়া, ঘুষ খাওয়া। অর্থের বিনিময়ে সত্য সাক্ষী গোপন করা, ঘুষ খাওয়া। আপনাকে সাক্ষী দিতে দেবে না, এই দেখছে, সাক্ষী দিলে শাস্তি হয়ে যাবে, তখন আপনাকে গিয়ে বলো সাক্ষীটি দেবো না, তোমাকে এত টাকা দিচ্ছি। টাকার বিনিময়ে সাক্ষী গোপন করা, ঘুষ খাওয়া। অর্থের বিনিময়ে সত্যকে গোপন করা, হক কথা না বলা, কি এটা? ঘুষ খাওয়া। মালের বদলে অপরাধী না ধরা, আপনার কাজ হলো অপরাধী ধরা। আপনি প্রশাসন বিভাগে কাজ করেন কিন্তু মাল ঠুকে দেওয়া হয়েছে, অতএব আপনার হাত গুটিয়ে গেছে, এ হচ্ছে ঘুষ। অপরাধীর পৃষ্ঠপোষকতা করা বা তাকে নিরাপত্তা দেওয়া, এ হচ্ছে ঘুষ খাওয়া। জোঁকের মুখে লবণ পড়লে জোঁক কি হয়ে যায়? কুকড়ে যায়, রক্ত উগলে দেয়, বাবা আর তার নড়াচড়ার ক্ষমতা থাকে না। এই ঘুষখোরদের অবস্থা এমন হয়। কুকুরের মুখে মাংস পড়লে যেমন কুকুর আর ঘেউ ঘেউ করে না, ঘুষখোরদের মুখে ঘুষের টাকা পড়লে তাদের সেই অবস্থায় হয়। শক্তিধর রক্ষকদের মুখে অর্থ পড়লে তারা নিস্তেজ শক্তিহীন হয়ে যায়, টাকার বোঝে সব ক্ষমতা শেষ। অনেক সময় রক্ষকই ভক্ষক রূপে সর্বনাশ করে, দুর্বল জনসাধারণের রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা? আর ধার্মিক যদি চুরি করে তাহলে কে দেবে তাকে শিক্ষা? শিক্ষা দেওয়ার আর কেউ থাকবে না। রক্ষক যদি ভক্ষক হয়, বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খাওয়া মানে জানেন, যে বেড়া আপনি দিলেন যাতে করে গরু ছাগল এসে আপনার ফসল না খায়, সে বেড়া নিজেই ক্ষেত খাচ্ছে, তাহলে গরু ছাগল কি করে ডুববে? বেড়া ক্ষেত খাওয়া বলে, রক্ষকের ভক্ষক হওয়া চলছে, ঘুষখোরের এই ধরনের বন্যা তুফান চলছে। মালের বদলে অন্যায়ের প্রতিবাদ না করা, ঘুষ খাওয়া। কর্মস্থলে নির্দিষ্ট বেতন আছে, তা সত্ত্বেও বকশিশ ছাড়া আপনি কাজ করেন না, ঘুষ খাওয়া সমস্ত কাজ ঘুষখোরদের ইঙ্গিতে ভিক্ষা করে এই শ্রেণীর ভদ্র ভিক্ষুকেরা। এরা ভদ্র ভিক্ষুক, এরা মানে ওই শ্রেণীর নিকৃষ্ট ভিখারি নয় যে নাছোড় বান্ধায় দেনা বাবু একটা পয়সা, দেনা বাবু দাও বাবু একটা পয়সা, না, এমন ভাবে বলবে যে ইঙ্গিত দেবে যে আপনার, তখন আপনি বুঝতে পারবেন যে ভিক্ষা করছে। কি সাহেব আপনার কাজ করে দিলাম, হ্যাঁ মিষ্টি খাওয়াবেন না, এটা চাওয়া হলো তাই না, কিন্তু একটু ভদ্রভাবে চাওয়া হলো আর কি। আর মিষ্টি খাওয়াবেন না মানে আপনি দুটো রসগোল্লা দাম দেবেন তা তো নয়, সে মিষ্টি আলাদা মিষ্টি, এমন মিষ্টি যে মিষ্টি যেন তার স্বাদ গুষ্টি খেতে পারে। সুতরাং এইভাবে ভদ্র ভিখারীরা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেয়, সাধুর বেশে চুরি করে ওই শ্রেণীর হারাম কররা। সাধারণ নাচার মানুষের নাচার অবস্থাকে সুবর্ণ সুযোগ হিসাবে ব্যবহার করে অর্থভক্ষণ করে এই শ্রেণীর হাঙ্গরেরা। যেখানে ঘুষ চলে সেখানে আইন স্তব্ধ, যেখানে টাকা কথা বলে সেখানে হক চুপ থাকে, যেখানে টাকার দাপ সেখানে সাত খুন মাপ, যার আছে টাকা তার সব পাপ ঢাকা, যার নাই টাকা তার সব কথাই ঢাকা, টাকা যার মামলা তার। এই হলো ঘুষখোরদের স্লোগান, ধনীর মাথায় ধরো ছাতি, নির্ধনেরে মারো লাথি। ঘুষখোরের বউ বলে ঘুষ না খেলে ঘাস খেতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আপনাদের সামনে আসছি, বাকি কথা আপনাদের কাছে বলা হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা যে কথা বলছিলাম ঘুষ না খেলে ঘাস খেতে হবে, বউ পরামর্শ দেয় অমক দেখো চাকরি করছে, তা এত বিল্ডিং হয়ে গেল, তার গাড়ি হয়ে গেল, তুমি কি করো, তুমি টাকা যে বেতন আনো সে বেতনে হয় না, বল দেখো ওরা ঘুষ খায়, বল তুমি খেতে, তুমি খেলে দোষ কি, সবাই তো খাচ্ছে, সবাই যদি খায় তোমার জন্যও চলবে, ওর জন্য যদি ঘুষ খাওয়া বৈধ হয় তোমার জন্য কেন হবে না। স্ত্রীর পরামর্শে তখন ভালো বাবুও কি হয়ে যায়, খারাপ বাবু হয়ে যায়, এবং সেও ঘুষ খেতে বাধ্য হয়। বউ বলে যদি ঘুষ না আনো তাহলে ঘাস এনে দেব, আর ঘাস না খেয়ে তখন ঘুষ খেতে শুরু করে। পক্ষান্তরে বেতনভোগী কর্মচারীর কাজের উপর কোনো প্রকার উপহার নেওয়া বা হাদিয়া নেওয়া বৈধ নয়, যেহেতু তাতে উপহার গ্রহীতার যেমন অর্থলোভ বৃদ্ধি পায় তেমনি ন্যায় প্রতিষ্ঠা করার মাঝে শৈথিল্য বা শিথিলতা আছে। এই জন্য আপনারা হাদিস শুনেছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল লুতবিয়া নামক এক কর্মচারীকে সাদকা আদায়ে পাঠিয়েছিলেন। তারপর সে যখন সাদকা আদায় করে ফিরে আসে বলে ইয়া রাসূলুল্লাহ এই সব আপনাদের আর এটা হচ্ছে আমার, এখানে এটা তোমার কেন, এটা আমাকে গিফট দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে, গিফট, হাদিয়া, উপহার, উপঢৌকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, খুতবা দিলেন, বললেন আফালা জালাসা ফি বাইতি উম্মিহি, সে কেন তার মায়ের ঘরে বাপের ঘরে বসে থেকে দেখেনি তাকে কেউ হাদিয়া দিত কিনা, আসে চাকরি করতে গেছে বলে তাকে গিফট দিয়েছে তাই না। কেন, যখন আপনার কাছ থেকে আমি কিছু ওসুল করব হিসাব, আর আপনি যদি আমাকে গিফট দেন, ঘুষ দেন, তার মানে কি আপনার প্রতি আমি কি হব, নরম হয়ে যাব তা না, আপনার হিসাবটা একটু সহজ করবো না, করবো না, যে নিয়মই মানুষের প্রকৃতি, আপনার কাছ থেকে হিসাবে হিসাবে কড়ায় গন্ডায় হিসাব নেব, করি আদায় করব, আর আপনি যদি আমাকে ডিম চা খাইয়ে দেন তো বুঝতেই পাচ্ছেন আপনার হিসাবটা একটু এখানেই সর্বনাশটা ঢুকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খবরদার এটা করো না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইয়ান ইল্লা জাআ বিহি ইয়াউমাল কিয়ামা, জেনে রেখো যে এই শ্রেণীর যদি কেউ নিজে উপঢৌকন গিফট গ্রহণ করে এ হবে খেয়ানত আর ঘুষ, যে কিয়ামতের দিনে তার ঘাড়ে বহন করা অবস্থায় উপস্থিত হবে আল্লাহর সামনে, আর সেই জিনিস তখন শব্দ করবে। যদি ছাগল চুরি করেছো, ছাগল তখন ম্যাঁ ম্যাঁ করে শব্দ করবে, গরু চুরি করে গরু চুরি হাম্বা হাম্বা করে শব্দ করবে, আর লোকে জানবে যে তুমি কি করেছিলে, লোকে জানবে তুমি কি ঘুষ খেয়েছিলে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রচার করে বললেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, তিনবার বললেন আল্লাহ আমি কি পৌঁছে দিলাম, তার মানে আমি পৌঁছে দিলাম, উম্মতকে জানিয়ে দিলাম যে এই শ্রেণীর কাজ হচ্ছে কিসের কাজ, ঘুষখোরের কাজ, ঘুষ খাওয়ার কাজ। সুতরাং এরকম যেন কেউ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদায়াল উম্মালি গুলুল, কর্মচারী যে চাকুরিজীবী তাকে যখন উপরন্তু কিছু দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, গিফট দেওয়া হয়, সেটা হচ্ছে কি, খেয়ানত, আমানতে খেয়ানত। আল হাদিয়াতু ইলাল ইমামে গুলুল, তেমনি প্রশাসককে শাসন কর্তৃপক্ষকে যখন মাছ নিয়ে যায়, রুই মাছটা কেন নিয়ে যায়, থানার লোকে খাওয়ার জন্য এমনি খাবে, নিশ্চয়ই কোনো মতলব আছে। আর আপনি যদি সেটা খান, খাওয়া মাত্রই আপনি দুর্বল হয়ে যাবেন। যে বিচার আপনার বিরুদ্ধে করা দরকার ছিল, যে ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া দরকার ছিল, সেটা নিতে পারবেন? রুই মাছের মাথা তখন আপনাকে বলে এই মাথা নিচু কর। বুঝতেই পাচ্ছেন, একটি লোক চাকরি করে এবং মাসিক হারে বেতনও পায়, এখন কোনো কাজে খুশ হয়ে যদি কোনো ব্যক্তি তাকে অতিরিক্ত বকশিশ দেয়, তাহলে তা নিজের জন্য গ্রহণ করা বৈধ নয়। কাজ সুন্দর দেখে বেতনভোগী কর্মচারীকে দেওয়া অতিরিক্ত বকশিশ মালিকের প্রাপ্য, মালিক পাবে। মালিক যদি বলে ঠিক আছে তুমিই নাও, সমস্যা নেই। সুতরাং ঘুষ বহু রকমের আছে। অনুরূপ কারো কোনো কাজে সুপারিশ করে তার নিকট থেকে উপহার গ্রহণ করলেও এক প্রকার ঘুষ হয়। আপনি হয়তো দেখলেন একটা ছেলে কলেজে ভর্তি নেবে, সে ভর্তি হতে পারছে না, আপনার পদ আছে, মর্যাদা আছে, ছেলেটা গিয়ে বলল যদি একটু সুপারিশ করে দেন তাহলে আমার কলেজে ভর্তিটা হয়ে যায়। আপনি গেলেন, সুপারিশ কবুল হয়ে গেল, তখন সেই ছাত্র একটা মাছ নিয়ে গেল, কি 2 কেজি মিষ্টি নিয়ে গেল, কি ওই যে পান খাওয়ার পয়সা বলে না নিয়ে গেল, আপনি তা গ্রহণ করলেন, আপনি আসলে ঘুষ গ্রহণ করলেন, এটা ঘুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাফা আলি আখিহি বিশাফাআ ফা আহদা লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা। শুধু ঘুষ না, এটা সুদ পর্যন্ত। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো আর সেই সুপারিশের উপরে সে তাকে হাদিয়া দিল, উপহার দিল, এবং সে তা গ্রহণ করলো, কবুল করলো, তাহলে সে একটা বৃহৎ সুদের দরজায় প্রবেশ করলো। তার মানে শুধু সুদ না, বড় সুদ। ঘুষ দানে ও গ্রহণে অনেক সময় অপরের হক নষ্ট হয়, সরকারি হক নষ্ট হয়, জনসাধারণের হক নষ্ট হয় ইত্যাদি। একজন সরকারি কোনো মাল পাবে 5 কেজি, কোনো মাল সরকারি মাল পাবে 5 কেজি, কিন্তু ঘুষের বরকতে অনেকে পায় 10 কেজি, তাই না? পায় না? পায় না। আর যখন 10 কেজি মাল দেবে তখন সে 10 কেজি মালটা কোত্থেকে দেবে? তার বাজেট থেকেই দেবে না, অতিরিক্ত মাল তো আসছে না। আর তার মানে কারো ঘর থেকে কাটা যাবে, তাই তো? কারো ঘর থেকে কেটে নিয়ে আপনি কাউকে বেশি দেবেন, এই হলো সমস্যা। চাকরির জন্য ইন্টারভিউ কল করা হলো, চাকরি হবে যোগ্যতার বলে, যার নম্বর বেশি হবে তাকে নেওয়া হবে, যার যোগ্যতা বেশি সেই চাকরি বেশি যোগ্য। কিন্তু যে ঘুষ দিতে পারলো চাকরি হলো তার, ক্ষতি হলো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির। নম্বর আসা সত্ত্বেও, তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে হকদার, তার হক পেল না, এক না হক না লায়েক, সে তা হক বলে চাকরি পেয়ে গেল ঘুষের বলে। যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ না বৈধ না? যদি ঘুষ দেওয়া হারাম হয় তো ঘুষ দিয়ে চাকরি কি করে হালাল হতে পারে? সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনি যোগ্যতর লোককে বঞ্চিত করে আপনি যদি চাকরি নেন তাতে আপনার অন্যায় হবে। তেমনি ব্যাকিংয়ের জোরে, ব্যাকিং অনেকে ঘুষ নেন, কি ব্যাকিংয়ের জোর আছে? ব্যাকিংয়ের জোরে চাকরি নিলে যদি আপনার থেকে যোগ্যতর ব্যক্তি বঞ্চিত হয় তাহলে সেটাও হারাম, এটাও এক প্রকার ঘুষের মতোই। যোগ্য লোককে বাদ দিয়ে অযোগ্য লোককে চাকরি দিলেন। সুতরাং ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, যে নামেই আপনি দেন আর যে নামেই আপনি নেন তা হচ্ছে হারাম। ঘুষ একটি নোংরা ব্যাধি, ঘুষ সৃষ্টি করে জুলুম, ঘুষের ফলে সমাজের বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি হয়, একে অপরের সাথে মানুষের ব্যবহার সৌজন্যবোধ দূর হয়ে যায়, ঘুষ আনয়ন করে আরো আরো অর্থ লুলুপতা। এ ঘুষের টাকা নিশ্চয়ই হালাল না। তবে একটা কথা শেষকালে বলে রাখি, যে বিষয়ে আপনি ঘুষ দিতে বাধ্য, আপনার হক আদায় হয় না, আপনার হক আপনি জানেন যে এটা আমার অধিকার, কিন্তু সে অধিকারটা দিচ্ছে না টাকার বিনিময় ছাড়া, তখন আপনি দিতে বাধ্য হলে সেটা আলাদা কথা, যে খাবে সে ভুগবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধরবেন না। কিছু সময় বাকি আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা প্রশ্নের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এর আগের টপিকে বললেন কেউ যদি চুরি করে তাহলে তার শাস্তি হলো তার হাত কেটে নিতে হবে এবং সেই শাস্তিটা দেবে প্রশাসন বা সরকার। তো সেই রকমই আমাদের গ্রামে একজন চোর ধরা পড়েছিল, সাইকেল চুরি করেছিল, সে মানে চুরি করে যাচ্ছিল আর কি, ধরা পড়ছিল প্রথম প্রথম। তারপরে একদিন হঠাৎ করে সে ধরা পড়লো, ধরা পড়া পরে তাকে বাঁধা হলো, বাঁধা পরে জনসাধারণ তাকে এমন ভাবে পেটালো আর কি, পেটাতে পেটাতে সে আধমানা হয়ে গেল। তারপরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো, হাসপাতাল নিয়ে যেতে যেতে সে রাস্তায় মারা গেল। তো এখানে তো পাবলিককে তো মারতে বলা হয়নি, পাবলিক তো হয়তো মাফ করে দিতে পারতো এবং শাস্তি দিত প্রশাসন, তা না করে পাবলিকে এমন করে মারলো যে সে মারা গেল, সেখানে পাবলিকে কি হবে? ইসলাম এখানে কি বলে? পাবলিকের খুন করার অপরাধ হবে। পাবলিক যদিও হয়তো চর থাপ্পড় দিল আলাদা কথা, কিন্তু তাকে একেবারেই মেরে ফেললো, এমন কি প্রশাসনও যদি হাত কাটার জায়গায় মেরে ফেলে তো প্রশাসন হবে খুনি। পাবলিক নিজের হাতে আইন নিতে পারে না, পাবলিকের কর্তব্য হলো ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দাও। এখন আপনি বললেন প্রশাসনের হাতে তুলে দিলে সে বেঁচে যাবে, তা বলে তো আপনি আইন হাতে নিতে পারেন না। প্রশাসন যে অপরাধ করেছে একজন অপরাধী, তার শাস্তি হলো হত্যা, প্রশাসনের হাতে তুলে দিলে সে যদি বেঁচে যায় তা বলে তো আর আপনি নিজে হত্যা করতে পারেন না। সুতরাং আপনার কর্তব্য আপনি পালন করবেন, পাবলিকের কর্তব্য পাবলিক পালন করবে, প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে। যে যার দায়িত্ব পালন করবে না, সে তার দায়িত্ব পালন না করার জন্য আল্লাহর কাছে ধরা খাবে। ও পালন করে না, অতএব ওর দায়িত্বটা আমি পালন করব না, তা কি করে হয়? সেটা হতে পারে না। সুতরাং সবারই নিজ নিজ দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতে কৈফিয়ত নেওয়া হবে। তুমি দায়িত্বশীলতা নিজে ঠিকমতো পালন করেছিলে কি না? প্রশাসনের দায়িত্ব আলাদা আছে, তাকে জিজ্ঞাসা করা হবে। পাবলিকের দায়িত্ব আলাদা আছে, তাকে জিজ্ঞাসা করা হবে। স্বামীর দায়িত্ব আলাদা, তাকে জিজ্ঞেস করা হবে। স্ত্রীর দায়িত্ব আলাদা, তাকে জিজ্ঞেস করা হবে। চাকরের দায়িত্ব আলাদা, তাকে জিজ্ঞেস করা হবে। এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, নিজে নিজের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব প্রত্যেককে প্রস্তুত রাখা দরকার। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন মদ খাওয়াটা হারাম, যেমন তিরাঙ্গা, গুল, চুন, খড় এগুলো হারাম, আর চুন খড় কিসের জন্য হারাম এর জন্য বলুন, আর যে তিরাঙ্গা মিরাঙ্গা যত যা আছে এগুলা মদের অন্তর্ভুক্ত কি বলুন? মদ স্পষ্ট উক্তিতে হারাম, কোরআনে তাকে স্পষ্ট ভাবে হারাম করা হয়েছে। আর কিছু জিনিস আছে যেগুলো মদের মতো, একেবারে মদ নয় কিন্তু মদের কাছাকাছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনিস মাদকতা আনে তাই হচ্ছে মদ। আল খামরু মা খামারাল আকল, যে জিনিস মাদকতা আনে সেই জিনিসই হচ্ছে মদ। তার মানে যে জিনিস খেলে ব্যবহার করলে জ্ঞান শূন্যতা আনে সেই জিনিস ব্যবহার করা খাওয়া হারাম। অতএব আপনার গুল মাজা এটা যেহেতু জ্ঞান শূন্য হয়, মানুষ যে ব্যবহার করে সে তো হবে না, কিন্তু যে ব্যবহার করে না তাকে দেন, এই জন্য এটা হারাম। কিন্তু চুন খাওয়াটা নেশার জন্য নয়, চুন খাওয়াটা হারাম। বলা হয় যে চুন মাটি থেকে হয়, মাটি খাওয়া হারাম, এই জন্য চুন খাওয়া হারাম, পাথুরের চুন। কিন্তু যেটা ঝিনুকের চুন সেটা হারাম না। বুঝতে পারলেন? আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করার। ওসল্লা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন। ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।